এদিকে আমি সঠিকপথ বইতে আসছে নবী মৃত্যু স্বপ্ন ফিরে মৃত্যুবরণ করেছেন। এরপরে একটা জিনিস খেয়াল আছে আমাদের কথা, এটাও বলা আছে শহীদরা জীবিত নবীরা জীবিত, তার অর্থ কি হায়াত হুম জিনিসটাকে হায়াত না, আমরা যেরকম জীবিত এইরকম জীবিত না, ভিন্ন জগতের জীবিত। আমরা তো মানি কোরআনই আছে শহীদরা জীবিত, সেই জীবিত কি আমাদের মতো জীবিত? তাহলে কবর দিই কেন? নবীরা জীবিত তাহলে নবীকে কবর দিলে কি জন্য? কি বেন সাবুম্মা নবী জীবিত কবর দিতে থাকে। কোরআনে স্পষ্ট এক আছে, এটা আমার লেকচারে বহুবার আছে, বইটা দেওয়া আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কেন কি আপনিও মৃত্যুবরণকারী আর ওরাও মৃত্যুবরণকারী, আপনিও মৃত্যুবরণকারী, মৃত্যুবরণ করবেন। এরপরে কোরআনের আরাকায় আমা মুহাম্মাদ ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একমাত্র রাসূল, তিনি একমাত্র রাসূল, রাসূল ছাড়া কিছু না, আল্লাহ নন, ফেরেশতা নন। রসুল ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে আগমন করেছেন সবই মৃত্যুবরণ করেছেন, মোহাম্মদ মৃত্যুবরণ করেন অথবা তিনি যুদ্ধে নিহত হন, নিহত হন, তোমরা কি পিছনে ফিরে যাবে? এখানে পরিষ্কার। এরপরে আসুন, আল্লাহর নবী যখন মৃত্যু হয়ে গেলেন আবু বকর সিদ্দিক কি খুতবা দিয়েছিলেন? বুখারীতে হাদিসটা আছে, আমাদের বইতেও দেওয়া আছে, এই বইগুলো পড়বেন আপনারা, এই বইগুলো লেখা হয়েছে আপনাদের জন্য যাতে করে আপনারা দাঁড়িয়ে